জয় জগন্নাথ। ভক্তবৃন্দ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রিয় ভক্তবন্ধু, ধ্যান নেবে গীত প্রতি। মহাপ্রভু জগন্নাথ শ্রীক্ষেত্র শ্রদ্ধা বালিকি নন্দী ঘোষ জড়ি বিজয় করছেন। পাখরে পাই ভক্ত জগন্নাথ নিবেদন করছি, কোণ হে কালিয়া পণ্ডা, হে বড়িয়া পণ্ডা বলে নিবেদন করেছি। প্রভু এত বাট তো আসু আসু আসিগল, টিকি সংসারক টিকি ইচ্ছা করতু যা, আপনার সংসার হাত গড়া সংসার কমিটি চালছে টিকি দেখবে। ভক্ত জগন্নাথ নিবেদন করছি, কোণ নিবেদন কলা, তুম হাত গড়া সংসারে কেমিতি চালিছি ধর্ম রে। হে প্রভু, যে কলিকাল আপনার ভয় করুলে সে কলিকাল তার রাজুতি আউ না মহাপ্রভু, দেখবে কত সুনা সংসার হয়ে গেল আপনার, বহুত খুশি লাগবে আপনার আসলে। আউ কলি রাজুতি নাহি রাম পরাম রাজরে, আস হে কালিয়া পণ্ডা, আস হে বলিয়া পণ্ডা, দেখি যাব নিজ আখিরে, কহিব এ মিছ কহুছি জানি যাব দেখিলা পরে, কহিব এ মিছ কহুছি জানি যাব দেখিলা পরে, তুম হাত গড়া সংসারে কেমিতি চালিছি ধর্ম রে। আউ কলি রাজুতি নাহি রাম পরাম রাজরে। কংস চাণুর মুষ্টিক দুর্যোধন রাবণ পরি মনীষ আগ পরি না, খাঁটি মনীষ হয়ে গেলে। হে প্রভু টিকি আস দেখিযাব তোম সংসারক, ভক্ত নিবেদন করছি। আগ ভি এ মনীষ আপ করু না, জোর যার মূলক তার পণ তার না, অসুর পরিকা নির্বল কুকে মারু না অস্ত্র ধরি, আস হে কালিয়া পণ্ডা, আস হে বলিয়া পণ্ডা, বলি যাব নন্দী ঘোষরে, ফেরিবাকু ইচ্ছা হবনি দেখুথিব নিজ ইচ্ছারে, ফেরিবাকু ইচ্ছা হবনি দেখুথিব নিজ ইচ্ছারে, তুম হাত গড়া সংসারে কেমিতি চালিছি ধর্ম রে। আউ কলি রাজুতি নাহি রাম পরাম রাজরে। খালি তুলসী তুলসী বাসে, আস হে কালিয়া পণ্ডা, আস হে বলিয়া পণ্ডা, রাম পরি বুলিব থরে, বাহুল্য মু করি কহুনি সত্যিয়া মু জনে সংসারে, বাহুল্য মু করি কহুনি সত্যিয়া মু জনে সংসারে, তুম হাত গড়া সংসারে কেমিতি চালিছি ধর্ম রে। আউ কলি রাজুতি নাহি রাম পরাম রাজরে। ଏଇଟା ଦେଖିଯିବ ନିଜ ଆଖିରେ କହିବ ଇଏ ମିଛ କହୁଛି ଜାଣିଯିବ ଦେଖିଲା ପରେ ବାହୁଲ୍ୟ ମୁଁ କରି କହୁନି ସତିଆ ମୁଁ ଜଣେ ସଂସାରେ ହେ ପ୍ରଭୁ ବାହୁଲ୍ୟ ମୁଁ କରି କହୁନି ସତିଆ ମୁଁ ଜଣେ ସଂସାରେ ବାହୁଲ୍ୟ ମୁଁ କରି କହୁନି ସତିଆ ମୁଁ ଜଣେ ସଂସାରେ।